ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات علماء کرام, محترم حاضرین, پবিত্র قرآن ছোট্ট সূরার শেষের দিক থেকে কয়েকখানা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতগুলিতে আল্লাহ বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হাশরের মাঠে মানুষের আমল নামা ওজন করা, সেই ওজন সম্পর্কে আল্লাহ বলেন, যাদের নেক আমলের ওজন ভারী হবে তাদের ঠিকানা হবে জান্নাতে, আর যাদের নেক আমলের ওজন হালকা হবে, গুনার আমলের ওজন ভারী হবে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। এই হইল আয়াতগুলির মোটামুটি মর্মার্থ। তাই যেহেতু আল্লাহর এই ঘোষণাটা একেবারে সুস্পষ্ট পরিষ্কার, নেক আমলের ওজন বাজি হলে জান্নাতে ঠিকানা হবে, গুনার বদ আমলের ওজন বাজি হলে জাহান্নামে ঠিকানা হবে, কাজেই আমাদের প্রত্যেক মুসলমানদের যাচাই করে দেখা দরকার যে আমি নেক আমল করার বেলায় ওজনদার নেক আমল করি না হালকা নেক আমল করি, গুনা করার বেলায় হালকা গুনা করি না ভারী গুনা, এটা যদি আমরা যাচাই না করি তাহলে আমার নেক আমলের ওজন বাড়ি হবে না বদ আমলের ওজন বাড়ি হবে, আমি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি আমার নিজেরই তো বুঝার উপায়। এই জন্য আল্লাহ যেহেতু পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন, সওয়াবের ওজন বাড়ি হলে জান্নাতি হবে, গুনার ওজন বাড়ি হলে জাহান্নামী হবে, তাই জরুরি ভিত্তিতে আমাদের সমস্ত মুসলমানদের যাচাই করে দেখা দরকার যে আমি জীবনে কোন সওয়াবের আমল করলে এগুলি ওজনদার সওয়াবের আমল করি না হালকা সওয়াবের, আমার জীবনে কোন গুনাহ করলে সেগুলি হালকা গুনাহ করি না ভারী গুনাহ, কিন্তু আমাদের তো এটা যাচাই করার সাধারণ মুসলমানের কোন ক্ষমতা নাই। আপনারা কি বলেন, এটা কি যাচাই করার সাধারণ মুসলমানের ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াত কিভাবে নেক আমল করলে আমলের ওজন ভারী হবে তা বলে দিয়েছে। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করে সুস্পষ্ট করে দিয়েছে কিভাবে নেক আমল করলে ওজন ভারী হয় আর কিভাবে নেক আমল করলে ওজন হালকা হয়, কিভাবে গুনাহ করলে গুনার ওজন ভারী হয়, কিভাবে গুনাহ করলে গুনার ওজন হালকা হয়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন। অতীতে আমি আংশিকভাবে এই বিবরণটা আপনাদের সামনে রেখেছি, আজকে এই কথাগুলি আরো পরিষ্কার ভাবে সুস্পষ্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'আ লাহা সা'ইহা ওয়া হুয়া মুমিন فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। এর অর্থ হল কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহিহ নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, কটা কাজ হইল? চারটা কাজ। কোন মানুষ যদি মুমিন হয়, এক, নেক আমল করে, দুই, সহিহ নিয়তে করে, তিন, নবীর তরিকা মতে করে, চার। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন এই নেক আমল ওজনদার হওয়ার, ভারী হওয়ার স্কেল আল্লাহ এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তিন শর্ত সাপেক্ষে মানুষের নেক আমলের ওজন ভারী হবে হাসরের মধ্যে। কত শর্ত সাপেক্ষে? তিন। এক নম্বর, মানুষটার মুমিন হতে হবে। এক নম্বর শর্ত, মুমিন হতে হবে। যাচাই করলে দেখা যাবে আমাদের প্রথম থেকেই অনেকের গণ সবের না, আমি সত্যই মুমিন কিনা যাচাই করলে দেখা যাবে আমাদের অধিকাংশের এখানেই গণ্ডগোল। কেমনে গণ্ডগোল বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এশিয়া মহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ছিলেন, নাম ছিল তার মৌলানা আশিকে এলাহি বুলন্দ সাহাবি রহমতুল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হারামাইন শরীফাইনে যেন তার ইন্তেকাল হয় এবং জান্নাতুল বাকিতে যেন তার গুরুস্থান হয়। সেখানেই ইন্তেকাল হয়েছে, সেখানেই গুরুস্থান হয়েছে। তাই ইনি কি মরণের আগেই দোয়া কবুল করাইতে পারছিলেন? কেমন আল্লাহ আল্লাহ হইতে পারলে মরণের আগেই দোয়া কবুল হয়ে যায় মরণের ব্যাপারে? তার লিখিত অনেকগুলি কিতাব আছে, এর মধ্যে উর্দু ভাষায় লিখিত একটা কিতাবের নাম মরনে কে বাদ কিয়া হবা। এর বাংলা অনুবাদ হয়েছে মরণের পরে কি হবে। খুব সম্ভব ইংলিশেও তার ট্রান্সলেশন হয়েছে, আপনারা খুব করলে থাকতে। সেই কিতাবে তিনি একজন আলেমের একটা ঘটনা লিখেছেন। এই আলেম বলতেন, ইসলামের সবগুলি বিধি বিধান ঠিক আছে, একটা বিধান আছে ইসলামের এই ব্যাপারে ইসলামের বিধানটা ঠিক নয়, এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা ঠিক। সবগুলি বিধান না মাত্র একটা, ইসলামের যত যাবতীয় বিধান আছে সব ঠিক, শুধু একটা বিধান আছে এটা ইসলামেরটা ঠিক নয়, এটা খ্রিস্টানদেরটা ঠিক। এই বিধানটা বিধানটা হলো ফরজ গোসলের বিধান। ইসলামের বিধান মতো স্বামী স্ত্রী মিলামিশা করলে যে অঙ্গ নাপাক হয় শুধু সেই অঙ্গ ধুইলে হবে না, সমস্ত শরীর ধুইয়া পা দিলে হবে। সাধারণ বিবেককে জিজ্ঞাসা করুন, আমার কথা যদি ভালোভাবে বুঝেন তাহলে জব দিবেন, আর না বুঝলে চুপ থাকবেন, দোয়া আমি দেব। বলুন তো, স্বামী স্ত্রী মিলামিশা করলে শরীরের সর্ব অঙ্গে নাপাক লাগে না কোনো কোনো অঙ্গে? কোনো কোনো মাতার চুলের গোড়ায়ও নাপাক লাগে? লাগে না। কিন্তু ইসলামে কয় চুলের গোড়ার থেকে পায়ের তলা পর্যন্ত না ধুইলে তোমার সমস্ত শরীর নাপাক। সাধারণ বিবেকে এই বিধানের কারণ বলে খ্রিস্টান ধর্মে কয় শুধু যে অঙ্গে নাপাক লাগলো সেই অঙ্গ ধুইলেই পাক, যে অঙ্গ যে অঙ্গে নাপাক লাগে নাই সে অঙ্গ ধোয়ার কোনো দরকার নাই। খ্রিস্টানের মতবাদটা সাধারণ বিবেকের পক্ষে, ইসলামের বিধানটা সাধারণ বিবেকের বিপক্ষে। এতটুকু কথা বুঝেন কিনা? ইসলামের বিধানটা কি সাধারণ বিবেকের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। খ্রিস্টানদের বিধানটা সাধারণ বিবেকের পক্ষে। এই জন্য ওই আলেম বলতেন যে ইসলামের সবগুলি বিধান ঠিক আছে, একটা বিধান ঠিক নাই, ফরজ গোসলের বিধানটা ঠিক নাই, এই ব্যাপারে খ্রিস্টান খ্রিস্ট ধর্মের বিধানটা ঠিক। আপনারা যারা নাউজুবিল্লাহ পড়েছেন আমি মনে করি আপনারা ইমানের দূরে পড়েছেন, কিন্তু বর্তমান সমাজে বর্তমান দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা ইসলামের অনেকগুলি বিধানের বিরুদ্ধে আপত্তি করে, বলে এটা ঠিক নয়। আমি যদি এগুলি কোড়া খারাপ বলি তাহলে হয়তো আপনারাই অনেকে অনেকে আপনাদের এখানে অনেকের মনে স্ট্রাইক করতে পারেন। যেমন দেখুন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, হে নবীর বিবিগণ এবং মুসলমানের নারীগণ তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমানের নারীদেরকে আল্লাহ কোথায় থাকার নির্দেশ দিলেন? বসবাসের ঘরে থাকো। নারীরা ঘরে থাকবে এটা আল্লাহর নির্দেশ। কোন সূরার কত নম্বর আয়াত? আহজাবের 33 নম্বর আয়াত। বর্তমান সমাজে যত মুসলমান আছে সমস্ত মুসলমান আন্তরিকভাবে এই নির্দেশ মেনে নিতে রাজি আছে না অন্তরে স্ট্রাইক আছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে মনে মনে স্ট্রাইক থাকার নাম ওই ঈমান। আল্লাহর বিধানের বিরুদ্ধে স্ট্রাইক থাকলে ঈমান হয়, তাইলে নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য শর্ত কটা ছিল? তিনটা। এক নম্বর ঈমান, দুই নম্বর সহি নিয়ত, তিন নম্বর নবী তরিকা। যাচাই করলে দেখা যাবে আমাদের অনেকের এক নম্বর এই অনুরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ মানুষের জন্য উপকারী, এই জন্য হারাম। কি বলেন, সুদের কারবারটা উপকারী বলেই হারাম না ক্ষতিকর? কতজন মুসলমান বর্তমান দুনিয়ার এই কথাটা মানতে রাজি আছে যে সুদের কারবার মানুষের জন্য উপকারী না? স্ট্রাইক আছে অনেকের বলেন, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে পাবে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে পাবে সেই সওয়াব। পুরুষ অকারণে ঘরের কোনায় একা নামাজ পড়লে যেভাবে হবে সওয়াব নষ্ট, ঠিক তেমনি ভাবে নারীরা মসজিদের জমাতে শরীক হলে হবে সওয়াব নষ্ট। কজন মুসলমানের অন্তরে গ্রহণ করে না স্ট্রাইক আছে? এই স্ট্রাইকটার নাম ইমান। আমি কেমনে বুঝাবো এর চেয়ে সহজ ভাষা আমার জানা নাই। এবার শুনুন, ওই আলেমের ইসলামের কোন বিধানের বিরুদ্ধে স্ট্রাইক নাই, শুধু একটা বিধানের বিরুদ্ধে স্ট্রাইক আছে, মনে আছে? একটা বিধানের বিরুদ্ধে স্ট্রাইক আছে, এইটা বিবেক বিরুদ্ধ। চুলের গুড়ায় কোনো নাফাক লাগলো না, সেখানে দুইতে যাবে না। নাকের ভিতরে কোনো নাফাক লাগলো না, নাকের ভিতর দুই বকে থাকবে। মুখের ভিতরেও দোয়া লাগবে, চুলি করতে হবে, কি বলেন? স্বামী স্ত্রী মিলামেশার ঘরে মুখের ভিতরেও দোয়া লাগে কিনা? মুখের ভিতরেও কোনো নাফাক লাগছিল ওনার মনে স্ট্রাইক, কেন ইসলামী বিধান কেন দিল মুখের ভিতর দিব? তারপরে এই আলেম যখন মারা গেলেন, এটা কি মন গড়া গল্প বুধব না রেফারেন্স সহ কিতাবে উল্লেখিত ঘটনা বলছি? এই আলেম যখন মারা গেলেন তখন তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়া হলো, কবরে দাফন করা হলো। দাফন করার পরে দেখা গেল কোন একটা জরুরি জিনিস ভুলবশত কবরের ভিতরে রয়ে গেছে। এমন কোন পরিস্থিতি দেখা দিলে কবর আবার খুঁজতে খুব বাধা নাই, যায় না। সেই জরুরি জিনিসটা তার কবর থেকে বের করার জন্য কবর খোদা হইল। একটু আগে দাফন করা হয়েছিল, একটু পরে আবার খোদা হইল। খোদা মাত্রই দেখা গেল এই কবরের ভিতরে সেই আলেমের লাশ নাই। জানা শোনা পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ আছে, বুঝে থাকলে বলুন তো, অচিনা একটা খ্রিস্টান মেয়ের লাশ, এটা জানা শোনা? তাই লোকেরা ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে গেল, গিয়া বললো এইভাবে এইভাবে আমাদের আলেমের কবর খুঁদে আমাদের আলেমের লাশ পেলাম না, তোমাদের মেয়েটার লাশ পেলাম। এখন তো আমাদের জানতে হয় তোমাদের মেয়েটার কবরে কি আছে দেখতে হয়। তারাও আশ্চর্য হইল যে তাইলে তো অবশ্যই আমাদের মেয়ের কবরে কি আছে দেখা দরকার। উভয় পক্ষ একমত হইয়া তাদের মেয়ের কবর খুঁজল। খুঁজার পরে ওই খ্রিস্টান মেয়ের কবরে ওই আলেমের লাশ পাওয়া। তখন মুসলমান সমাজের লোকেরা খ্রিস্টান মেয়ের পরিবারদেরকে পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করল যে তোমাদের মেয়ের আকিদা বিশ্বাস কি ছিল? তারা বলে আমাদের মেয়ের আকিদা বিশ্বাস কি ছিল, আমরা জন্মগত ভাবে খ্রিস্টান, আমরা তো সবাই খ্রিস্টান, খ্রিস্ট ধর্মে আমরা বিশ্বাস, তবে আমাদের এই মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মের বিধানগুলি সঠিক। এই একটা কথা আমরা জানি, এর বেশি কিছু জানি না। আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মের বিধানগুলি সঠিক, এজন্য আল্লাহ খ্রিস্টান পরিবারের মেয়েটাকে মুসলমান হিসেবে গণ্য করেছেন, আল্লাহর কুদরতি ব্যবস্থায় তাকে আল মুসলমান আলেমের কবরে পৌঁছে দিয়েছে। আলেম ইসলামের একটা বিধানের ব্যাপারে বলতো এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের মতবাদ সঠিক, আল্লাহ তাকে খ্রিস্টান হিসেবে গণ্য করেছেন, কুদরতি ব্যবস্থায় আলেমের লাশ খ্রিস্টান নারীর কবরে পৌঁছে দিয়েছে। ঘটনা বুঝে থাকলে বলুন, ইসলামের কতগুলি বিধান বিশ্বাস করলে ইমান হয়? কোন বিধানের বিরুদ্ধে যদি আপত্তি থাকে মানা যাবে না? কোন বিধানের ইসলামের কোন বিধানের বিরুদ্ধে যদি কারো মনে আপত্তি থাকে তাহলে তার অন্তরে ইমানের ল্যাশ মাত্রও থাকে না। বাকি রইল যৌক্তিকতা। এই আলেম সাহেব যে যুক্তি দিলেন, যুক্তিটা তো ঠিক, আমার বিবির সাথে মিলামেশা করলাম, আমার মাথার চুলের গুড়ায় তো কোনো নাফাক লাগলো না, দুইব কেন? আমার নাকের ভিতরে তো কোনো নাফাক লাগলো না, দুইব কেন? আমার মুখের ভিতরে তো কোনো নাফাক লাগলো না, দুইব কেন? এটা অবশ্যই তার প্রশ্ন যুক্তিসঙ্গত। ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে কোন যুক্তি নাই, কিন্তু ইসলামের বিধানগুলির পক্ষে যুক্তি বুঝার মতো যোগ্যতা সমস্ত মানুষের মাথায় নাই। আপনারা কি মনে করেন সমস্ত মানুষের জ্ঞান সমান? ইসলামের বিধানগুলি ইসলামী বিধানের যৌক্তিকতা বোঝার যোগ্যতা সকল মানুষের ব্রেইনে থাকে না। এই আলিম সাহেবের ব্রেইনে একটা বিধানের যৌক্তিকতা বোঝার যোগ্যতা ছিল না, বুঝেন নাই। এই ব্যাপারে সাধারণ মুসলমান অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতের চেয়ে সাধারণ মুসলমানের ইমান অনেক মজবুত। সাধারণ মুসলমানেরা বলে আমরা যুক্তি বুঝি না, প্রমাণ বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। এর চেয়ে বড় শক্তিশালী কোন ইমান হতে পারে না। আর পণ্ডিতের দলে হয় যুক্তিসম্মত হইল কিনা বুঝলে মানব, নাইলে মানব না। আমার কথা বুঝতে থাকলে যদি আপনারা মনে করেন অবস্থাটা বাস্তব, যদি আপনারা মনে করেন সাধারণ মুসলমানের মনের অবস্থাটা এমনই, এরা যুক্তি তর্কে তালাশ করতে যায় না, এরা দলিল প্রমাণ, এরা জ্ঞান বিজ্ঞান তালাশ করতে যায় না, এরা বলে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। যদি আপনারাও মনে করেন সাধারণ মুসলমানের অবস্থা এরা এমনই, তাহলে সাধারণ মুসলমানের ইমান একেবারে পিওর ইমান। কিন্তু বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা বলে ওই আলেমের মতো যুক্তির সাথে খাপ খাইলে মানব না, এলে মানব না, একেবারে পিওর বেঈমান। তার বেঈমানিতে কোন বেদাল নেই, নির্বেদাল নেই। এই জন্য সাধারণ মানুষের ইমান হেফাজত করা যত সহজ, শিক্ষিত পণ্ডিতের ইমান হেফাজত করা তত সহজ নয়। কাজেই আপনি যদি মনে করেন যে আমার ব্রেইনে আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা থাকুক আর না থাকুক, আল্লাহ যা বলেছেন আমি মেনে নিলাম ঠিকই বলেছেন, তাহলে আপনার আর যুক্তি কথা তালাশ করার কোন দরকার নাই। কিন্তু এই সমস্ত যুক্তিবাদীরা যুক্তি দিয়ে যেহেতু সাধারণ মুসলমানের ইমান নষ্ট করে, সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়ে যায় এদের যুক্তির কথা শুনে, এই কারণে এদের যুক্তির জবাব, এদের প্রশ্নের জবাবও বিজ্ঞ ওলামায়ে কেরাম কিতাবে লিখে দিয়েছে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, আল মাসালিহুল আকলিয়া, এর বাংলা অনুবাদ হয়েছে ইসলামী বিধান সমূহের যৌক্তিকতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, সহবাস করলো, মেলামেশা করলো, একটা অঙ্গ না হাঁপিল, চুলের গোড়া দুইতে যাবে কেন, নাকের নাকের ভিতর দুইতে যাবে কেন, মুখের ভিতর দুইতে যাবে কেন, সমস্ত শরীর পানি দিয়া ধুইতে যাবে কেন। তিনি লিখেছেন জবাব, স্বামী স্ত্রীর মেলামেশার পরে শরীর এত অবশ হয়, ক্লান্ত হয়, অলস হয়, শুধু নাক মুখ ধুইলে, হাত ধুইলে, পাও ধুইলে এই অলসতা দূর হয় না, সমস্ত শরীর না ধোয়া। তাহলে শুধু নাফা ভঙ্গ ধোয়া যুক্তিসম্মত না সমস্ত শরীর ধোয়া যুক্তিসম্মত? ইসলামের সব বিধানের সব যুক্তি বুধার মতো যোগ্যতা কি সব মানুষের মাথায় থাকে? তা নবীর মাথায় ছিল, ওই আলেমের মাথায় ছিল না। কাজে আমরা করব কি, আমার মাথায় যুক্তি না আসলে আমি মানব না, নাকি আমি বুঝি আর না বুঝি আল্লাহর কথা, আল্লাহর বিধান সত্য, এইভাবে মেনে নেওয়ার নাম ইমান। বুঝা থাকলে বলুন তো, নেক আমল ভারী হওয়ার জন্য শর্ত কটা ছিল? এক নম্বর এই জিনিসটার নাম আমি বুঝি আর না বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আমি বুঝি আর না বুঝি রাসুল যা বলেছেন ঠিকই বলেছেন, এই বিশ্বাসের নাম না। তিনি তার কিতাবে আরেকটা বিধানের যুক্তি কথা উল্লেখ করেছেন, তিনি লিখেছেন ফাজ বেলার নমাজের পরিমাণ এত বেশি না, তারাবির নামাজের পরিমাণ যত বেশি, ফজরের নামাজ মাত্র 4 রাকাত, দুয়ারের নামাজ 10 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 5 রাকাত, আজকাল তো এতগুলিও লাগে না, আজকাল আরো শর্টকাট হয়ে গেছে, শর্টকাট হইতে হইতে অবস্থা কাহিল হয়ে গেছে। আচ্ছা এই কথাটা পরই আলোচনা, এশার নামাজ 13 রাকাত, কিন্তু তারাবির নামাজ 20 রাকাত কেন? দৈনিক ফাজ বেলার ফরজ নামাজ এত বেশি না, কিন্তু তারাবির নামাজ এত বেশি কেন? তিনি জবাব লিখেছেন, সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করলে শরীর আবার ক্লান্ত হয়, এই ক্লান্তি 9 রাকাত 13 রাকাত নামাজে দূর হয় না, আরো 20 রাকাত না বরাবর। ইফতার করার পরে খাওয়া দাওয়া কইরা দেখবেন শরীরের অবস্থা কেমন, আর 20 টাকার তারাবি কইরা দেখবেন শরীরের অবস্থা কেমন। দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন ইসলামের বিধানগুলি অযৌক্তিক চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু সবার মাথায় ইসলামের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা থাকে না। আমার মাথায় যদি ইসলামের কোন বিধানের যুক্তি বোঝার যোগ্যতা না থাকে তাহলে মানব না, বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে, এই যার নাম হইল। এই প্রসঙ্গটা এই ঘটনা শেষ করি। আল্লাহ পাকবার বলে আলাদি বলে وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا কোন মানুষ যদি মুমিন হয়, আল্লাহর বিধানে যদি বিশ্বাসী হয়, নবীর তরিকায় যদি বিশ্বাসী হয়, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার নাম মুমিন, বিশ্বাসটার নাম ইমান। এক শর্ত গেল। দুই নম্বর শর্ত, এই নেক আমল ওয়ালা তার নেক আমলটা যদি সহি নিয়তে করে, আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি সহি নিয়তে লেখা, সহি বুখারি শরীফের প্রথম হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সহি নিয়ত থাকা শর্ত। সহিনিয়তে নেক আমল করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সহিনিয়ত ছাড়া নেক আমল করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আজকাল সমাজে যত নতুন নতুন আন্দোলন চলছে, এর মধ্যে একটা আন্দোলন সহি বুখারী শরীফের হাদিসের মানি, এই আন্দোলন যারা করে অজস্র হাদিস আছে সহি বুখারী শরীফের, মানে না, যেমন সহি বুখারী শরীফে এক হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত রাতে যে নামাজগুলি পড়তেন বিতির সহ ১৩ রাকাত, বুখারি শরীফে লেখা আছে রাসূল রাতের নামাজগুলি কত রাকাত পড়তেন ১৩ রাকাত, এটা মানে না। আর লেখা আছে রাসূল বিতির সহ ১১ রাকাত পড়তেন, ওইটা মানে, এই বুখারি শরীফে আছে ১৩ রাকাত পড়তেন, মানে না। যে হাদিসে আছে ১১ রাকাত পড়তেন এটা মানে কেন, এটা মানার মতলবটা হইল এই ১১ রাকাত থেকে বিতিরের ৩ রাকাত বাদ দিলে বাকি থাকে ৮ রাকাত, এই ৮ এর সংখ্যাটা তারাবিতে সহজিত করা যায়, এই ৮ এর সংখ্যাটা তারাবি নামাজের মধ্যে সহজে ঠিক করা যায়। বলে বিনা মতলবে বুখারীর একটা হাদিস আনলো না মতলব বাস, বুখারী শরীফের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, যারা কথায় কথায় বুখারী বুখারী শরীফের দোহাই দেয় এরা যে বুখারী মানে না, এর আরেকটা উদাহরণ দিচ্ছি। সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী দুনিয়াতে তাক নবীর ইন্তেকালের পরে বলেছেন আয়েশা কথা, নবী দুনিয়াতে তাকা কালে যে মেয়ে লোকদেরকে মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি দিয়েছিলেন, যেই পরিবেশ পরিস্থিতিতে বর্তমানে এই পরিবেশ পরিস্থিতি নাই, এখন আর মেয়ে লোকদেরকে মসজিদের জমাতে শরীক হতে দেওয়া যাবে না, এটা বুখারী হাদিস। কেমন মানে, কথায় কথায় যারা বুখারী শরীফের দোহাই দেয় এরা হাদিসটা মানে কি মানে না, মানা এক জিনিস আর তর্ক করা আরেক জিনিস, সাফাত দূর থাকলে সারাদিনেই তর্ক করতে পারবেন সেটা ভিন্ন কথা, মেনে নেওয়া সহজ ব্যাপার। সহি বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমল সহি নিয়তে গ্রহণযোগ্য হয়, সহি নিয়ত ছাড়া নেক আমল গ্রহণযোগ্য নয়। তাহলে নেক আমল উজনদার হওয়ার বাড়ি হওয়ার দুই নম্বর শর্তটা কি, সহি নিয়ত। আমি অতীতে আপনাদেরকে বলেছি সহি নিয়তের ব্যাখ্যা কি, খুব সহজ সরল ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমি যত নেক আমল করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য নয়, আমার নেক আমলের কারণে কোনো মানুষ সন্তুষ্ট হলেও আমার কোনো লাভ নাই, আমার নেক আমলে কোনো মানুষ অসন্তুষ্ট হলেও আমার কোনো ক্ষতি নাই, কারণ মানুষের সন্তুষ্ট অসন্তুষ্ট আমার উদ্দেশ্যই না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি জীবনের সবগুলি নেক আমল করি, এই নিয়তটার নাম সহি নিয়ত। খুব কঠিন ব্যাখ্যা নাকি, সহজ ব্যাখ্যা, খুব সহজ ব্যাখ্যা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে নেক আমল করার নাম সহিনিয়ত। এটা হলো নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য দুই নম্বর শর্ত, বলে যাবেন। তাহলে প্রথম নম্বর শর্ত কি ছিল? ইমান। দুই নম্বর শর্তটা হইল সহিনিয়ত, নম্বর শর্তটা হইল সহিনিয়ত। তিন নম্বর শর্তটা হইল নবীর তরিকা। নবীর তরিকা কথাটা ওই দুটা শব্দ আরবি, নবী শব্দটাও আরবি, আমরা সবাই জানি নবী হারে পাই, কিন্তু তরিকা শব্দটা যে আরবি এটা সবাই জানি না এর অর্থ। তরিকা শব্দের অর্থ হইল নিয়ম, পদ্ধতি, সিস্টেম, রোল, মানুষের জীবনের সকল কাজ করার নিয়ম নবী শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব কিভাবে করতে হবে সেই নিয়ম নবী শিক্ষা দিয়েছেন। আমাদের নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের পুরুষেরা দাঁড়াইয়া পেশাব করত, মেয়ে লোকেরা বসে পেত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পেশাব করার নিয়ম শিক্ষা দিলেন, নারী পুরুষ এই ব্যাপারে ভেদাভেদ নাই, সবাই বসে পেশাব করা আদর। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের পুরুষগণ বসে পেশাব করতে লাগলেন, সমাজের লোকেরা মস্কারি করে বলতে লাগলো মুহাম্মদের সাথীরা মেয়েদের মতো পেশাব করে। এটা কি একটা সাধারণ কথা কইল না টিটকারি দিল? নবীর তরিকা মতো সাহাবায়ে কেরাম পেশাব করার কারণে সমাজের মানুষ তাদেরকে টিটকারি দিয়া বলতো মুহাম্মদের সঙ্গীরা মেয়েদের মতো পেশাব। কথাটা স্মরণ রাখুন, এক হাদিসে উল্লেখ আছে রাসূলের হাদিসটা সহি, আজকাল সহি হাদিসের একটা আন্দোলন চলছে, সহি হাদিস মানি রেলি মানি না, কত রকমের আন্দোলন সমাজে চলছে, কেমন কাছাকাছি তো, আরো কিছুদিন থাকলে আরো অনেক কিছু দেখবেন। আল্লাহ রাসূল বলে গেছেন 1500 বছর আগেই, কেয়ামত কাছাকাছি আসলে যারা দুনিয়াতে থাকবে তোমরা অনেক ফিতনা দেখতে পাবে। এর মধ্যে আরেকটা আন্দোলন চলছে সহি বুখার সহি হাদিস হইলে মানি নাই মানি, একটা সহি হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন, যখন পেশাবের দরকার হইল, একটা দেওয়ালের কাছে গেলেন, দেওয়ালের পাশে গিয়া ওই দেওয়ালের গোড়ায় দাঁড়াইয়া পেশাব করলেন, একটা সহি হাদিস, একটা সহি হাদিস। বলুন তো পেশাব করার বেলায় নবীর তরিকা কি? সহি হাদিসের কাছে রাসূল দাঁড়াইয়া পেশাব করতেন। আমি ভাষা তুলে পাচ্ছি না বর্তমান সমাজের সরল মুসলমানদেরকে আমি কোন ভাষায় বুঝাই, আন্দোলন কিন্তু ভিন্ন রকম চলছে। সহি হাদিস মানার যে আন্দোলন চলছে, এখনো যদি এই সহি হাদিসের ব্যাখ্যা সরল মুসলমানের সামনে পেশ করা না যায়, ওই দিন বেশি দূরে নয় যেদিন বলা হবে দাঁড়াইয়া পেশাব করছেন রাসূল, সহি হাদিস আছে, বসে পেশাব করবা কেন মেয়েদের মতো, পরিস্থিতি তৈরি। এই জন্য আপনাদের মনে রাখা দরকার, পবিত্র কোরআনে প্রায় 6,500 আয়াত আছে, 6,000-এর চেয়ে কয়েকশো বেশি, এই জন্য প্রায় বলেছি, পবিত্র কোরআনে প্রায় 6,500 আয়াত আছে, আমল করার মতো পালন করার মতো আয়াতের সংখ্যা মাত্র 500, আমল করার আমল আয়াত কতটা, বাকি আয়াত গুলি আমল করার জন্য নয়, অনেক কিছু জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস আছে, কি পরিমাণ হাদিস, 10 লক্ষ হাদিস আছে, আমল করার মতো হাদিসের সংখ্যা 3,000, সর্বমোট হাদিসের সংখ্যা 10 লক্ষ, আমল করার হাদিস, বাকি 9,97,000 হাদিস আমল করার জন্য নয়, অন্য কোন কারণে, কাজেই হাদিসে যা আছে তা আমল করবো, সহি হাদিসে যা আছে তা আমল করব, এটার নাম হইল কথা সত্য মতলব খারাপ, কথা সত্য খারাপ মতলবের একটা উদাহরণ দেখুন, সহি হাদিস আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম নিজের ঘরে 9 বিবি একত্রে দেখেছিলেন, আপনি আমল করতে পারবেন? কোন মুসলমানে যদি নিজের জন্য এই হাদিসটা আমল করা জায়েজ মনে করে সে মুসলমান দেখতে পারবে, অথচ হাদিসটা সহি, উদাহরণ কি বুঝতে পেরেছেন আপনারা? দুইয়াকিস্তাইলি আমার ঘরতে হবে এই পণ্ডিত শিখলা কোথায়? এই পণ্ডিত শিখলা কোথায়? নারীকে বলবে যে আজকে 500 টাকার বিনিময়ে আজকে রাতের জন্য আমি তোমাকে বিয়ে করলাম, যে কোন একটা নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ অর্থের বিনিময়ে বিয়া করাকে কি হাদিসের ভাষায় সাময়িক বিয়া বলা হয়? সহি হাদিসে আছে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সাময়িক বিয়ার অনুমতি দিয়েছিলেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছেন, এটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কারণবশত ছিল, সময় শেষ হয়ে গেছে, বিধান ক্যান্সেল হয়ে গেছে, এই বিধান বর্তমানে আর ইসলামী বিধান নয়। কিন্তু হাদিসটা তো এখনো আছে, হাদিসটা তো এখনো আছে, এই সহি হাদিসটা হাদিসের ভান্ডারে এখনো আছে, আমি আমল করার জন্য মুসলমান সমাজে আবার চালানির উদ্দেশ্যে যদি আন্দোলন সহিয়া দিছে যা আছে তা আমল করবো কইলে মানিয়ে মিলে, আজকে যদি আপনারা সবাই মানিয়ে নেন সহিয়া দিছে যা আছে তাই আমল করবো, আগামীকাল থেকে তারা যাবে সব করা যায় হয়ে যাবে। আজকে যদি আপনারা সবাই মেনে নেন সহি হাদিসে যা আছে তাই আমল করবো, আগামীকাল থেকে আপনি 5 জন 7 জন 10 জন লোককে আপনি বজায় রাখতে পারবেন। আজকে যদি আপনি মেনে নেন সহি হাদিসে যা আছে তাই আমল করবো, আগামীকাল থেকে আপনি 500 টাকার বিনিময়ে যে কোনো বেশ্যা নারীর সাথে এক রাত্রি থাকতে পারবেন। বুঝতে পেরেছেন মতলব খারাপটা কি নাকি আমি বুঝাতে পারছি না? সেজন্য আমাদের মনে রাখতে হবে 9,97,000 আমল করার জন্য নয়, অনেক কিছু জানার জন্য, অনেক কিছু বোঝার জন্য, অনেক কিছু শিখার জন্য আমল করার হাদিস 3,000, আমল করার হাদিস 3,000। কাজেই কোন সহিহ হাদিসে কোন কথা থাকলেই মুসলমান আমল করতে পারে। আবার মূল কথার দিকে ফিরে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমল সহি নিয়তের দ্বারা কবুল হয়। তাহলে নেক আমলের ওজন বাড়ি হওয়ার জন্য 3 নম্বর 2 নম্বর শর্ত হলো সহি নিয়ত। তাকে বলে আল্লাহকে খুশি করার জন্য করি, কোন মানুষকে খুশি করার জন্য করি না। 1 নম্বর শর্তটা কি মনে আছে? ঈমান। 2 নম্বর শর্তটা সহি নিয়ত, আর হইল মাত্র একটা, সেটা হইল নবীর তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার তরিকা শিক্ষা দিয়েছেন, পায়খানা করার তরিকা শিক্ষা দিয়েছেন, ঘরে ঢুকার তরিকা শিক্ষা দিয়েছেন, ঘর থেকে বের হওয়ার তরিকা শিক্ষা দিয়েছেন, খানা শুরু করার তরিকা শিক্ষা দিয়েছেন, খানা শেষ করার তরিকা শিক্ষা দিয়েছেন, জীবন ভর যদি রাসূলের যত তরিকা শিক্ষা দিয়েছেন আলোচনা করা হয়, আমাদের জীবন শেষ হয়ে যাবে নবীর তরিকার আলোচনা জেনে যাবে। এক দুইটা উদাহরণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ঘরে ঢোকার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখরিজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়া যদি পড়ে ঘরে ঢোকার সময় তার ঘরে শয়তান ঢুকতে পারে না। কেউ যদি বিসমিল্লাহ না বলে নিজের ঘরে ঢুকার সময়, এই লম্বা দোয়া শিখলই না, অন্তত বিসমিল্লাহটাও যদি না বলে, বিসমিল্লাহ না বলেই যদি কেউ নিজের বসবাসের ঘরে প্রবেশ করে, রাসূল বলেন তার ঘরে শয়তান শুধু প্রবেশ করে না, শয়তান বলে যে এই লোকটার ঘরে আমার থাকার জায়গা হইল। হাদিস বুঝে থাকলে বলুন তো, আমি যদি আমার ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি না, শয়তান কি করে? শুধু প্রবেশ করে না, তার ঘরে আমার থাকার জায়গা হইল বলে, খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে শয়তানে তার খানার মধ্যে শরীর দিতে পারে না, কিন্তু খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলে খানা শুরু করে দেয়, আল্লাহ রাসূল বলেন শয়তানে তার সাথে শুধু খায় না, শয়তানে বলে যে এখন আমার খাওয়ার অবস্থা, নিজের ঘরে বিসমিল্লাহ না বলে প্রবেশ করলে শয়তানে বলে তাহার ব্যবস্থা হইল, নিজের খানা বিসমিল্লাহ বলে না খাইলে শয়তানে বলে আমার খাওয়ার হলো উস্তাবি। হাদিস বুঝে থাকলে বলুন তো, বর্তমান সমাজের কোন মুসলমানের ঘরে শয়তানের চিতাহার ব্যবস্থা হয়? বর্তমানে কোন মুসলমানের খাদ্যের মধ্যে শয়তান কি শরীর হওয়ার ব্যবস্থা হয়? কেন নবীর তরিকা মতো না ঢুকার কারণে, নবীর তরিকা মতো না হওয়ার কারণে। নবীর তরিকা বোঝার দরকার আছে। আর অনেকে বলে যে শয়তান যে আমার ঘরে ঢুকে এবং সারা রাত থাকে তার প্রমাণ কি? শয়তান যে আমার সাথে খানা খায় শরীর নিয়ে তার প্রমাণ কি? প্রমাণও উল্লেখ আছে হাদিসের একটা আয়। প্রমাণ হইল যার ঘরে শয়তান থাকে, যার খানার মধ্যে শয়তান শরীক হয়, তার অন্তরটা নষ্ট হয় না। অন্তর নষ্ট হওয়ার ব্যাখ্যা কি? নেক আমলে আগ্রহ থাকে না, গুনার আগ্রহ প্রবল হবে না। বিসমিল্লাহ বলে ঘরে ঢুকার অভ্যাস নাই, আস্তে আস্তে খালি গুনার মজা অন্তরে উপলব্ধি হতে থাকবে, আর নেক আমলের প্রতি শুধু অবহেলা আসতে থাকবে। কিসের আলামত? আমার কোন শয়তান যে তা খাইয়ে দাঁড়ালাম, আমার সাথে যে শয়তানে খাইয়ে দাঁড়ালাম। সামান্য একটু উদাহরণ দিলাম, বুঝে থাকতে বলুন। মুসলমানের জীবনে সকল কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম আছে কিনা? নবীর শিক্ষা দেওয়া নিয়মের নাম নবীর তরিকা। মানুষের জীবনে যত কাজ আছে এগুলি প্রধানত দুই প্রকার, কিছু কাজ সংসারের আর কিছু কাজ ধর্মে। সংসারের কাজেও নবীর তরিকা আছে, ধর্মের কাজেও নবীর তরিকা আছে। এতক্ষণ যত উদাহরণ দিলাম সবগুলি সংসারের কাজ। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন, সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করে এবাদতের সওয়াব পায়। সংসারের কাজ করে এবাদতের সওয়াব পায়। আল্লাহ রাসূল পরিষ্কার উদাহরণ দিয়ে বলছেন, এশার নামাজ যদি কেউ জমাতের সাথে করে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ যদি জমাতের সাথে করে, বাকি অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে যায়। ঘুমানোটা ছিল একটা সংসারের কাজ, কিন্তু নবীর তরিকা মতে ঘুমাইছে, এশা না করে ঘুমাইছে না। ফজরের রক্ত ঘুমের মধ্যে ভাগ করে দিছে না, ঘুমাইছে নবীর তরিকা মতো, যাচ্ছে নবীর তরিকা মতো। এই কারণে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জমাতে করে ঘুমাইল এবং ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত পর্যন্ত ঘুম ঘুমাইল, ষোলো সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। সংসারের কাজ নবীর তরিকা মতে করলে সংসারের কাজই এবাদত, সংসারের কাজই এবাদত। এক হাদিসে উল্লেখ আছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী তার বিবির সাথে মিলামিশা করলে এবাদতের সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, স্বামী তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে, মনের আনন্দ করলেও যদি সওয়াব সওয়াব হয়, তাহলে তো সওয়াব হাসিল করা বড় সস্তা ব্যবহার দেখা যায়। বুঝতে পারছেন সাহাবাদের কথা? স্বামী তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে, মনের আনন্দ করলেও যদি এবাদতের সওয়াব হয়, তাহলে তো সওয়াব কামাই করা বড় সস্তা ব্যাপার দেখা যায়। রাসূল বলেন, সস্তার দামের ব্যাপার নয়, এই লোকটা যদি মনের আনন্দ করার জন্য বিবির কাছে না গিয়া ভিন্ন নারীর কাছে যেত, গুনাহ হইতো কিনা? অবশ্যই গুনাহ হইতো। কেন? সেটা হইতো নবীর তরিকার খেলাফ। যেই কাজটা নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়, এই কাজটাই নবীর তরিকা মতে করলে এবাদতের সওয়াব হয়। ক্লিয়ার হইল? সংসারের কাজ নবীর তরিকা মতে করলে কি হয়? পেশাব পায়খানা করার সময় কেবলা সামনে নিয়ে অথবা কেবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করো না। এই কারণে মুসলমান কেবলাকে সামনে নিয়ে পেশাব পায়খানা করে না, কেবলার দিকে পিছন দিয়ে পেশাব পায়খানা করে না। এটা নবীর তরিকা। যদি নবীর তরিকা মানে কইরা এটা পালন করে, তার পেশাব করা হয় ইবাদতের সওয়াব, তার পায়খানা করা হয় ইবাদতের সওয়াব। পক্ষান্তরে ধর্মের কাজ যদি মন গড়া মতে করে, নবীর তরিকা মতে না করে, ধর্মের কাজ করা তো যে ব্যক্তি ধর্মের কাজ করবে মন গড়া মতে, এমন ধর্মের কাজের নাম বেদাত, এমন ধর্মের কাজের নাম বেদাত। এই নবীর তরিকা কথাটা কি নবীর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কথার বিভিন্ন অর্থ আছে, আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে সবটুকু বলার মতো সময় সুযোগ নাই। শুধু নবীর সুন্নাত সম্পর্কে আছে দুটি কথা বলি, আমাদের নেক আমল যেন হাসরের মাঠে উদন্দার হতে পারে, বাড়ি হতে পারে, এই বিষয়টা বলা। কোন আমল আছে আমাদের আগা গোড়া আমলটাই সুন্নত, যেমন জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত, এটা কি অর্ধেক সুন্নত অর্ধেক ফরজ না শূন্য আনাটাই সুন্নত? আসরের চার রাকাত নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ, এটা কি অর্ধেক ওয়াজিব অর্ধেক ফরজ অর্ধেক সুন্নত? এমন কিছু আমল আছে যে আমলটা শূন্য আনাটাই সুন্নত, আর কিছু আমল আছে ই আমলের একাংশ ফরজ একাংশ ওয়াজিব একাংশ সুন্নত। যেমন নামাজে কেবলামুখী হইয়া দাঁড়ানি ফরজ, কেবলামুখী হইয়া দাঁড়ানি ফরজ, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, চেহারা কেবলার দিকে রাখা সুন্নত, চেহারা কেবলার দিকে রাখা সুন্নত। তাইলে নামাজটা আগা গোড়া সুন্নত না কিছু অংশ ফরজ কিছু অংশ ওয়াজিব কিছু অংশ সুন্নত? এই দুইটাকে পৃথক পৃথক ভাবে না বুঝে আমরা এমন একটা জগা কিছুরই বানাই যে সুন্নত কেমনে পালন করবো আর সুন্নতের ফলটা কেমনে ভাইবো আসতে পারি, পৃথক পৃথক ভাবে দিতে হবে। যে সমস্ত আমলটাই আগা গোড়া সুন্নত, এই সমস্ত সুন্নতের ফলাফল এটা না বোঝার কারণে বর্তমান সমাজে আরেকটা আন্দোলন চলছে, সুন্নত লাগে না। কি চলছে? আচ্ছা আমি একটা হাদিস আপনাদের শোনাই, আপনারাই বুঝবো, আপনারা বুঝলে পরে টের পাবেন সুন্নত লাগে কি না লাগে। হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের আমলের হিসাব হবে, আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? রাসূল বলেন, যার নামাজের হিসাব নামাজের হিসাবে যে রক্ষা পাবে, বাকি জীবনের সমস্ত কাজের হিসাবে সে রক্ষা পাবে। নামাজের হিসাবে যে রক্ষা পাবে না, কোন কাজের হিসাবেই সে রক্ষা পাবে। এরপরে রাসূল বলেন, নামাজের হিসাবটা কিভাবে হবে? যখন বান্দা ফরজ নামাজ গুলি ঠিক মতে পড়েছিল কিনা হিসাব দেওয়া হলে অনেক বান্দার আমল নামায় দেখা যাবে মাঝে মধ্যে ফরজ নামাজটা সময় মতে পড়তে পারে না, রেগুলার না মাঝে মধ্যে মাঝে মধ্যে, যেমন হঠাৎ একদিন ফজরের সময় ঘুম ভাঙলো না পড়তে পারলো না, হঠাৎ একদিন সে গাড়িতে থাকার কারণে নামাজ পড়ার মতো কোন পরিবেশ পেল না পড়তে পড়তে পারলো না। বুঝে থাকলে বলুন অভ্যাসগত না বিশেষ কারণে? বিশেষ কারণ বাই চান্স। এইভাবে তাদের ফরজ নামাজে ত্রুটি হবে, হিসাব ক্লিয়ার হইল না হিসাবে ধরা খাইল, মাঝে মধ্যে করতে পারছে না ফরজ নামাজটা, হিসাব ঠিক আছে না মাঝে মধ্যে কিছু গন্ডগোল আছে, যখন কোন বান্দার ফরজ নামাজের আমল এইরকম গন্ডগোল আছে ধরা পড়বে, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, দেহ তার আমল নামায় সুন্নত নকল নামাজ আছে, সুন্নত নামাজ নকল নামাজ আছে, ফিরিস্তা বলবে আছে। আল্লাহ বলবেন, তার এক রাকাত ফরজ নামাজের কাফফারা 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা দিয়ে দাও, তবু বান্দাকে ছেড়ে দাও। বুঝে থাকে বলুন, হাসরের মাঠে আমাদের জীবনে যদি কোনোদিন কোন ফরজ নামাজ সময় মতো কোন কারণবশত পড়তে না পড়তে পেরে থাকি, তাহলে হাসরের মাঠে এই ফরজের ক্ষতিপূরণ হবে কিসের দ্বারা? কাজী সুন্নত লাগে না বলার ফলা হবে না, এখনো বুঝে আসে না সুন্নত লাগে কি না লাগে, জুম্মার আগে সুন্নত বলে লাগে না জুম্মার পরে সুন্নত লাগে, জোহরের আগের সুন্নত লাগে না পরে সুন্নত লাগে, এশার আগের সুন্নত লাগে না পরে সুন্নত লাগে, সুন্নত লাগে না একটা আন্দোলন চলছে, যে সুন্নতের প্রতি অবজ্ঞা নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি অবজ্ঞা এবং উম্মতকে হাসরের বিচারে নাজাত যেন পাইতে না পারে এর আন্দোলন। এবার আমি আপনাদেরকে হাদিসটা বুঝে থাকি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কারো জীবনে কি এমন হবে যে জীবনে কোন একদিন ফজরের দুই রেখা ফরজ নামাজ কোন কারণবশত আপনি পড়তে পারেননি, এমন কোন মুসলমান কি পাওয়া যাবে সমাজে? এখন এটার প্রতিফলনটা কিভাবে হবে আসলে মাঠে? তাহলে একদিনের ফজরের দুই রেখা ফরজ নামাজ কোন কারণবশত আপনি পড়তে পারেননি, দুই রেখা ফরজের প্রতিফলন কত রেখা উন্নতের বেলা হবে? 140 টাকা। একটু মনে মনে নিজের হিসাব করুন, সারা জীবনে আপনি কত রাখা খরচ সময় মতো করছেন না, আর কত রাখা সুন্নতের আমল আপনার স্টকে আছে। কাজেই তারা বিন নামাজ 20 রাখাত না হইলে 8 রাখাত করা হলো আমি শুধু বলতে চাই, সুন্নত কমাইয়া ভরলে বলা না বাড়াইয়া হলে বলা, সুন্নতের দরকার আছে কোন কাজে লাগবে? একটা ফরজের ক্ষতিপূরণ হবে সত্তরটা সুন্নত। সদা সর্বদাই বন্দার ফরজের একটা ফরজ সত্তরটা সুন্নতের সমান, একটা ফরজ সত্তরটা নবালের সমান। আরেকটা উদাহরণের দ্বারা আপনারা কথাটা বলতে পারবেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ভিতরে যে ব্যক্তি একটা ফরজ বন্দেগী করবে তার আমল নামায় সত্তরটা ফরজ বন্দেগী সমান হবে। একটা ফরজ বন্দেগী করলে সত্তরটা ফরজের সমান হবে। রমজান মাসের ভিতরে যদি একটা নফল বন্দেগী করে, হাদিসটা জানা থাকলে কারো বলতে পারেন কি পরিমাণ সব পাওয়া যাবে? একটা ফরজের সমান, একটা ফরজ হলে যদি সত্তরটা ফরজের সমান সব পাওয়া যায়, একটা নফল বলে তো সত্যিটা নফলের সমান বলার কথা ছিল। এখানে এসে আল্লাহ রাসূল একটা নফল বলে সত্যিটা নফল না বলেন, একটা ফরজের সমান কেন? কারণ একটা ফরজই সত্যিটা নফলের সমান। ইয়া হলো কথা, তাইলে বুঝে থাকে। এবার বলুন তো, মুসলমানের জিন্দগিতে যত রকমের নফল বন্দিগি আছে, সুন্নত বন্দিগি আছে, এগুলির প্রতি সত্যিটা একটা ফরজের সমান, প্রতি সত্যিটা একটা ফরজের সমান, প্রতি সত্যিটা একটা ফরজের সমান। হাদিসগুলি বুঝে থাকে বলুন তো, সুন্নত লাগে নি? যদি আপনি মনে করেন জীবনে কোনদিন আমার কোন ফরজ নামাজ কাজা হয় নাই, আমি যেদিন থেকে সাবাল হবে সেদিন থেকে কোনদিনের ফরজ নামাজ আমার কাজা হয় নাই, কোনদিনের জোহরের নামাজ আপনার কাজা হয় নাই, কোনদিনের আসরের নামাজ কাজা হয় নাই, কোনদিনের মাগরিবের নামাজ কাজা হয় নাই, কোনদিনের এশার নামাজ কাজা হয় নাই, তাহলে আপনার সুন্নত লাগে না। ঠিক আছে, কতজন বাহাদুর আছেন জীবনে কোনদিন ফরজ ফজরের ফরজ কাজা হয় নাই, জীবনে কোনদিন জোহরের ফরজ কাজা হয় নাই, জীবনে কোনদিন আসরের ফরজ কাজা হয় নাই, জীবনে কোনদিন মাগরিবের ফরজ কাজা হয় নাই।